মনে আল্লাহ ধাক্কা দিত, তুমি এক্ষুনি ওই গুহাকে আশ্রয় নাও। ইয়ানসুর লাকুম রব্বুকুম মিন রাহমাতি, সেখানে গেলে তোমাদের পালনকর্তা আল্লাহ যার আশ্রয় তোমরা চাচ্ছ তিনি তোমাদের উপরে তার রহমত বর্ষণ করবেন। তাই না, তোমরা যেটা চাচ্ছ তোমাদের জন্য অত্যন্ত সুন্দর ব্যবস্থা তিনি সেখানে করবে। এইবার বাচ্চারা চলে গেল সেখান থেকে, তরুণ ছেলেদের এই উদাহরণ দিয়ে আমরা আহলাদের যুব সংঘ শুরু করেছিলাম। আমরা সমাজের ওই ছেলেগুলোকে চাই যারা সত্যিকারে কোরআন এবং সহিহ হাদিসের জন্য জীবন দেবে, ডানে বাঁয়ে সব দিক থেকে মুখ ফিরে আসবে, সিরফ আল্লাহর জন্য কথা বলবে, আল্লাহর জন্য কাজ করবে, সিরফ আল্লাহর জন্য সব কিছু করবে, জীবন বিলিয়ে দেবে আল্লাহর পথে, ডানে বাঁয়ে কোনো দিকে তাকাবে না। ওই সব ধরনের ছেলেদেরকে আমরা ডাক দিয়েছিলাম, তখনও ডাক দিচ্ছি এখনও। ওই ঠিক কাহাবের গুহায় আশ্রয় নেওয়ার মতন অবস্থা যদি হয় কখনো তোমাদের, আল্লাহ নিজে ওয়াদা করছেন, তিনি তোমাদের জন্য সর্বোত্তম ব্যবস্থা করবেন। যদি ফতোয়া দেন আপনি যে এই সময় মোকাবেলা করা দরকার ছিল, পালিয়ে যাবে কেন? আজকাল শুধু তরুণ ছেলেবেলে হয়েছে না, প্রতিদিনই প্রায় এই জবাব দিয়ে আমাদের করতে হয় যে আমির জামাত যুদ্ধে নামেন না, কেন উনি লড়াই করছেন না অন্যায়ের বিরুদ্ধে? জবাব দিয়ে করতে প্রতিদিন আমার ছেলেকে আমার সামনে আছে না কেউ, গত জুমাতেও আসছে কতগুলো ছেলে এখানে জমা পড়তে, ওরা সারা পথ জ্বালিয়েছে, তাই তো সবই ঠিক আছে, উনি কেন সশস্ত্র যুদ্ধে ডাক দিচ্ছেন না? যত রায় এখন আমার উপরে শুনে রাখো, আল্লাহ এখানেই ওই ছেলেদেরকে বলছেন কাহাফে তোমরা গুহায় গিয়ে আশ্রয় নাও, বলেননি যাও অস্ত্র নিয়ে তোমার বাবার বিরুদ্ধে। কারণ আল্লাহ ভালো করে জানেন লক্ষ জনতার সামনে সশস্ত্র প্রশাসনের সামনে নিরস্ত্র তরুণ সাতটা ছেলে কিছুই করতে পারবে না। এটা দিয়ে প্রমাণ হয় ক্ষমতা অর্জন করার আগ পর্যন্ত তোমাকে অবশ্যই সবর করতে হবে এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে এবং জনমত তৈরি করতে হবে। হঠাৎ করে লাভ দিয়ে একটা বোমা মেরে দিলে আর অমনি এখন ইসলাম কায়েম হয়ে গেল, এই ধরনের বোকামি অন্তত পক্ষে আমিরে জামাত করবে না, তুমি যতই লাফালাফি করো। কথা বলছেন তো, পাগলগুলোকে কে বুঝাবে? এবার একটা দলিল নেন, ওর তো কোরআন হলো, ওর হাদিস নেন। আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউশিকু আন ইয়াকুনা খায়রুন আলা আহাদিকুম গানামান ইত্তাবিউ বিহা শাআফাল জিবালি ওয়া মাওয়াকি'আল কিতাল ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান, রাওয়াহুল বুখারী। হে আমার উম্মত, এমন একটা জমানা আসছে তোমাদের সামনে যখন তোমরা ছাগল পালন করবে এবং গাছের পাতা এবং বর্ষার পানি খাইয়ে তাদের নিয়ে তোমরা বেঁচে থাকবে। এফেররোবে দি নিহি মিনাল ফিতান, নিশ্চয়ই ছেলেরা আরবি বলতে পারবো, এফেররো মানে ফেরার হয়ে যাবে, পালিয়ে যাবে, বে দি নিহি তার দিনকে নিয়ে, মিনাল ফিতান ফিতনা থেকে বাঁচার জন্য। বুখারী শরীফের হাদিস এটা, যখন ফেতনা এমন হবে যে আপনি তাকে প্রতিরোধ করার ক্ষমতা রাখেন না, তখন অবশ্যই আপনাকে ফেতনা থেকে দূরে চলে যেতে হবে। যেমন সুরে কাহাফের এই যুবকদেরকে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন তোমরা ওই গুহায় গিয়ে আশ্রয় নেও। ফেতনা যত বাড়বে আপনি তত দাওয়াত দিবেন, কিন্তু ফেতনার মোকাবেলায় পাল্টা যদি আপনি পেট্রোল বোমা মারেন, আপনি আর একটা ফেতনা বাড়িয়ে দিলেন, লাভ হলো কিছু? আপনি দশটা মারলেন, আমি হয়তো দুটা মারলাম, ওই দুটো তো ফেতনা যোগ হলো। মানুষ মেরে কখনো এই মানুষকে হেদায়ত করা যায় না, এই থিওরি বাতিল করতে হবে। আল্লাহ নবী সাধ্য মতো মার খেয়েছেন কিন্তু মার দেন নাই, এবং ইবনে তাইমিয়া বলছেন আল্লাহ রাসূল জীবনে কখনো একটা মানুষকে অস্ত্রাঘাত করেন নাই। সুবহানাল্লাহ, 88টা যুদ্ধ হয়েছে তার কমান্ডে, কিন্তু কোনোদিন নিজে কাউকে হত্যা করেন নাই, এবং কত মানুষকে তিনি বাঁচিয়ে দিয়েছেন নিঘাত অপরাধ থেকে যখন সে তওবা করেছে। একদিন 16-17 বছরের তরুণ যুবক ওসামা বিন যায়েদ একটা কাফেরকে মেরে ফেলেছে, ও মরার সময় বলেছে সাবানা সাবানা, মানে আমি বিধর্মী হয়ে গেছি। আসলে সে বুঝাতে চেয়েছিল আমি মুসলমান হয়েছি, কিন্তু এনারা ওটা বুঝতে পারে না। আসার পরে এই খবর যখন দেওয়া হলো আল্লাহ রসুলকে, তখন তিনি বললেন হাল্লা শাকাত্তা কালবাহু,